ও মানব জাতি, তোমরা একে অপরের ধন সম্পদ, তোমরা একে অন্যকে হত্যা করো না, তোমরা একে অন্যকে হত্যা করো না। ও মানব জাতি, তোমরা একে অপরের ধন সম্পদ, তোমরা একে অন্যকে হত্যা করো না। তোমাদের অর্থ সম্পদকে আল্লাহ তোমাদের জীবনের উপর জীবিকা করে। ও মানব জাতি, তোমরা একে অপরের ধন সম্পদ, তোমরা একে অন্যকে হত্যা করো না। যারাই আমার দা ধন সম্পদ হতে আর প্রকাশে গোপনে ব্যয় করে, তারা এমন ব্যবসায় আশা যাতে কখনো লোকসান হতে না পারে। ও মানব জাতি, তোমরা একে অপরের ধন সম্পদ, তোমরা একে অন্যকে হত্যা করো না। তাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান প্রদান করিবে, মানব ইনসানের তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায় ভাবে গ্রাস করিসনে। ও মানব জাতি, তোমরা একে অপরের ধন সম্পদ, তোমরা একে অন্যকে হত্যা করো না। ও বিশ্ব বিশ্বনবী রসুল, তুমি আমরা তোমার নিষ্পাপ মুখের দিকে আছি, তোমার বিশ্বান্ত জ্ঞানের আলোক ঝরনা। ও মানব জাতি, তোমরা একে অন্যকে হত্যা করো না। শেষ চন্দ্র শুনবেন, ওরে মানবদীন, তোমাকে মোর আল্লাহ আজাদ দিয়েছে, তার মাধ্যমে পরকালের অর্জন www.anibas.in।